عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে একটা ছোট্ট দর্স, আর তা হল গণক নিয়ে। গণক বলা হয় যে গুণে অদৃশ্যের খবর বলে, আঙ্গুল গুনে, হাত গুনে বা বিভিন্ন রকমের গণনা করে গায়েবের খবর বলে। কিংবা যে ব্যক্তি জিন ও শয়তানদের মাধ্যমে ভবিষ্যতের খবর বলে থাকে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা অদৃশ্যজ্ঞ, যাদেরকে মনে করা হয় এরা গায়েবী খবর জানে। যেমন আমাদের দেশে সাধারণত পীর সাহেবদেরকে মনে করা হয় যে তারা গায়েবের খবর রাখে। অনেকে তো দাবি করে, আমার কলবে টেলিভিশন লাগানো আছে, আসমান জমিনের তামাম খবর আমি জানি। এইভাবে তারা দাবিও করে এবং অনেকে ধারণা করে, না বাবা, ওদেরকে সব মালুম আছে, মানে সবকিছু জানে। আমি নিজের অভিজ্ঞতায়, একবার এক মহিলা আমাকে পাঠালো তার মেয়ের খোঁজে এক পীর সাহেবের বাড়ি। তো আমি বললাম যে ওখানে যদি না থাকে তো বলল পীর সাহেবকে জিজ্ঞেস করবে, সে বলে দেবে কোথায় আছে। আমি, সে কি করে জানবে? তাদের বাড়ি গেলে না হ্যাঁ বলবে, তাদের বাসায় না গেলে অন্য জায়গায় থাকলে কি করে বলবে? না বাবা, তাদেরকে সব মালুম আছে। দেখছেন বিশ্বাস, এইরকম বিশ্বাস রাখা কি? অনেকে এইভাবে মনে থাক বলে ধারণা করে এমন লোকের কাছে যায় যে তার জিনিস হারিয়ে গেছে, আপনার ঘড়ি হারিয়ে গেছে, কে আপনার একামা হারিয়ে গেছে, কে আপনার টাকা চুরি হয়েছে, তখন সেই টাকা আপনার রুমের কে কাকে সন্দেহ করেন, জানেন না ঠিক। তখন গায়েবী গায়েবের খবর বলে এমন লোকের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে আমার টাকা চুরি হয়ে গেছে, আপনি বলে দিন কে নিয়েছে। তার মানে কি, আপনার বিশ্বাস আছে যে যার কাছে আপনি গেলেন এ বলতে পারবে যে চোর কে। এই ধরনের খবর অনেকে বাতা চালায়, বাতা বোঝেন, বাসের, বাসকে ফাটিয়ে যে কি বলে এটাকে, বাতা বলে না, যাই হোক, বাতা বেতা যাই বলে, বাতা চালায়, কেউ ঘটি চালায়, কেউ বাটি চালায়, কেউ হাত চালায়, আরো কেউ কিছু চালায়, বিভিন্ন রকম জিনিস চালিয়ে তারা গায়েবী খবরের দাবি করে থাকে। যে হ্যাঁ, যেমন আপনার ঘরে সাপ ঢুকেছে, আপনি দেখেছেন সাপ ঢুকেছে, কিন্তু সাপটা কোথায় আছে, না বেরিয়ে গেল না যায়নি, এই হিসাবে আপনি সন্দেহে আছেন, তখন আপনি একটা লোক নিয়ে এলেন, সে আপনার ঘরটা আঁকবে, গোটা ঘরটা এভাবে এঁকে তারপরে হাত চালাবে, দিয়ে ঠিক হাতটা যে জায়গায় যাবে বলবে ঘরের অমক কোণে বা অমক জায়গাতে আপনার সাপটা আছে। এরকম খবর কি সত্যি হতে পারে? এ হলো গায়েবী খবর। এই শ্রেণীর গায়েবী খবর অনেক লোকে অনেক রকম ভাবে বলে থাকে, এমন কাজ কিন্তু কুফরি, মানুষ কাফের হয়ে যাবে যদি কেউ এমন দাবি করে, তাহলে কি হবে, কাফের হয়ে যাবে। কেননা তাতে কোরআনের পুরো মিথ্যায়ন হয়, কোরআনকে আপনি মিথ্যা বলছেন। কোরআন কি বলে? কোরআন বলে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী বলো, আকাশমন্ডলীয় পৃথিবীতে যে কেউই আছে না কেন, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়েবের খবর জানতেন না, যা জানানো হয়েছে তা জানতেন। আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত গায়েবী খবর তাকে জানানো, প্রচুর গায়েবী খবর জানানো হয়েছিল, তা তিনি জানতেন, কিন্তু যা জানানো হয়নি তা নিজে থেকে জানতে পারতেন না। তাহলে আর কে আছে যে গায়েবী খবর বলতে পারে? সুতরাং যে ধারণা করে যে আল্লাহ ছাড়া অমুক ব্যক্তি গায়েবী খবর বলতে পারে, সে কি, সে কাফের হয়ে যাবে, কারণ কোরআনের আয়াতকে অস্বীকার করছে, কাফের হয়ে যাবে। গায়েবী খবর কাকে বলে, এর আগে আপনাদেরকে বহুবার বলেছি, গায়েবী খবর হল যেটা গায়েবে আছে। যেমন আপনার এখন আপনার গায়েবে আছে রাস্তায়, রাস্তায় কি গাড়ি যাচ্ছে আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। এখন যদি জানিস ভাই বলেন, হ্যাঁ আমি জানি একটা ক্যামলি গাড়ি যাচ্ছে, তাহলে এটা কি গায়েবী খবর? যেমন আপনার প্রসিদ্ধ গল্প শুনেছেন যে এক পীর সাহেব সেখানে এক জায়গাতে মানে মিলাদ ফিলাদ পড়ে সেখানে আপনার অনুষ্ঠান হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বাড়ির মহিলা ছিল ওয়াহাবি, ওয়াহাবি তো বোঝেন, ওয়াহাবি মানে পীর বিরোধী, তাই না? এই জন্য ওয়াহাবিদের উপর খাপ্পা এরা, ওয়াহাবি ওরা খারাপ নামে ডাকে, কিন্তু আলহামদুলিল্লাহ ওয়াহাবি মানে কি? ওয়াহাব মানে কার নাম? আল্লাহর নাম, আলহামদুলিল্লাহ গর্বের নাম। মহিলা ছিল ওয়াহাবি, ভাত দিচ্ছে, আর এমন সময়ে পীর সাহেব আপনার নিজেদের ভক্তদের সামনে বিভিন্ন বুজুর্গি পেশ করছে, প্রকাশ করছে, হঠাৎ করে বলছে ছেই ছেই ছেই। ভক্তরা বলছেন হুজুর এখানে তো কোন কুকুর টুকুর নেই, এখন তো আমরাই বসে আছি, কুকুর তাচ্ছেন কি ব্যাপার? বলছে বাবারা কাবা ঘরে কুকুর ঢুকছিল, আমি তাড়িয়ে দিলাম, তেড়ে তেড়ে দিলাম। সুবহান আল্লাহ, পীরে কামেল, বাংলাদেশের কুটির থেকে কাবা ঘরের কুকুর তারে এমন পীর কে? আর ছোটখাটো পীর, বিশাল লেজলা পীর, সুবহান আল্লাহ। আর ওয়াহাবি মহিলা বাড়ির ভিতর থেকে শুনছে যে কাবা ঘরে কুকুর তাচ্ছে, কত হাজার কিলোমিটার দূরে চিন্তা করতে পারেন? আল্লাহ আকবার, দেখি বেটা তুমি কত বড় পীর। ভাত দিয়েছে, সবাইকে ভাত দিয়েছে, তরকারি দিয়েছে বাটিতে, পাশে পাট তরকারি দিয়েছে, পীর সাহেবের পাশে তরকারি দেয়নি, দিয়ে সবাইকে দেওয়া হয়ে গেছে, বলছে খাওয়া শুরু করো। তখন পীর সাহেবের পাশে যে খাস ভক্ত, সে বিসমিল্লাহ বলতে শুরু করছে, যে পীর সাহেবের পাশে তরকারি নেই, হ্যাঁ তরকারি নেই তো যাদব দেখতে পাচ্ছ না? তখন বাড়ির লোক যে সে তার স্ত্রীকে গিয়ে ডাঁটছে, এই সবাইকে তরকারি দিচ্ছ, পীর সাহেবকে তরকারি দাওনি? হ্যাঁ, বলছে তুমি তোমার পীর সাহেবকে গিয়ে বলো একটু আগে 3-4 হাজার কিলোমিটার দূরে কুকুর দেখতে পেয়ে কুকুর তাড়াচ্ছিল, আর আমি ওনার ভাতের নিচে মুরগির রান ভরে রেখেছি, দেখতে পাননি? তাই নাকি? গিয়ে বলছে হুজুর আপনার মুরগির রান ভিতরে ভরা আছে। ভাতের ভিতরে মুরগির রান আছে, না পুঁই শাক আছে, না পুঁয়ের ডাঁটি আছে, না সজনে শাক আছে, এটা যে জানতে পারবে সে গায়েবের খবর জানে, আর যে ওইভাবে কাবা শরীফে দেখতে পাবে কুকুর ঢুকছে না মানুষ ঢুকছে, সে গায়েবের খবর জানে, তাই না? তো ভন্ডামি ধরা পড়লো ওয়াহাবি মেয়ের কাছে। গায়েবের খবর কাকে বলে বুঝতে পারলেন? গায়েব ভাবে যে বলবে। আপনার মনে করুন এক মহিলা পেটে বাচ্চা আছে, সে মহিলার পেটে কি বাচ্চা আছে আপনি বলতে পারবেন? হ্যাঁ, এইভাবে যদি আপনি এ করে বলেন হ্যাঁ আপনার ছেলে হবে না মেয়ে হবে, বলে দেবে? আন্দাজে দু একটা লেগে যায় আলাদা কথা, আন্দাজে দু একটা লেগে যায় সেটা আলাদা কথা, আন্দাজে মারলাম তীর, লাগলো আর না লাগলো লোকে বলবে বীর। আর যেখানে মনে করুন একসঙ্গে এক ঝাঁক পাখি উঠছে, সেখানে যদি আপনি তীর মারেন তো একটা না একটা লাগবেই, এটা আলাদা কথা, কিন্তু প্রত্যেকবার যদি সঠিক হয় তবেই না কথা। এই যে শ্রেণীর একটা বলে দিলেন ছেলে, হ্যাঁ ছেলে হয়ে গেল, বলে হ্যাঁ বাবু অমুক পীর সাহেব, না প্রত্যেকবারে বলতে হবে। এখন যদি মেশিন নিয়ে বলা হয়, যন্ত্র নিয়ে বলা হয়, আল্ট্রাসাউন্ড করে বলা হয়, তাহলে এটা গায়েবি খবর হবে না? এখন কাবা শরীফে নামাজ হচ্ছে, এশার নামাজ, এশার নামাজ কে পড়াচ্ছেন বলতে পারবেন কেউ? এখন যদি আপনি যে মক্কাতে আছে তার সঙ্গে টেলিফোন করেন, কিংবা টিভিতে দেখেন নামাজ হচ্ছে, রেডিওতে শোনেন নামাজ হচ্ছে, তখন শেখ সুদেশ নামাজ পড়ছেন, শেখ সুদেশ, সুদেশি বলে অনেকে, সুদেশি না কি সুদেশ, শেখ সুদেশ নামাজ পড়ছেন, তাহলে এটা গায়েবি খবর হলো কেন? তাহলে বিনা কোনো মাধ্যমে অদৃশ্যের কোনো খবর বলাকে গায়েবি খবর বলে, দেখলে পরে সে দৃশ্য খবর হলো। এই শ্রেণীর খবর যারা বলবে তারা আসলে যদি দাবি করে যে আমি গায়েবে খবর জানি, তাগুত কয় প্রকারের? প্রধান প্রধান তাগুত হচ্ছে পাঁচ প্রকার, তার মধ্যে এক প্রকার হল যে গায়েবে খবরের দাবিদার। আল্লাহুল মুস্তাআন, যেহেতু কোরআন বলছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না, এমনকি যদি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, শুধু সর্বশ্রেষ্ঠ মানুষ না সর্বশ্রেষ্ঠ সৃষ্টির ব্যাপারেও আপনি ধারণা রাখেন, বিশ্বাস রাখেন যে তিনি গায়েবের খবর জানতেন, তাহলেও আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। অতএব খুব সাবধান, খবরদার মনে করবেন না যে লোকটা গায়েবের খবর জানে, গায়েবি খবর না। যদি তার হ্যাঁ কোন এক এমন লোকের কাছে গেলেন যার কাছে জিন আসে, যার কাছে জিন আসে, আপনি জানেন যে অমক পাড়াতে অমক মহিলার কাছে অথবা অমক ছেলের কাছে জিন আসে, এখন মনে করুন আপনার গরু হারিয়ে গেছে, গরুটা খুঁজে পাচ্ছেন না, এখন গেলেন জিনটার কাছে, সেই লোকটার কাছে, ভাই তোমার জিনকে জিজ্ঞেস করো, তোমার সাথীকে জিজ্ঞেস করো যে আমার গরুটা কোথায় আছে, এটা বলা সম্ভব না অসম্ভব? সম্ভব। কেন? জিন হ্যাঁ হ্যাঁ হাতে ঘুরে বেড়াতে পারে, দেখে আসছে, হ্যাঁ গরু অমুক জায়গায় গরু আছে বলে দিল, দেখে বলে আসবে, তাই না? দেখে বলতে পারবে আর না দেখে বলতে পারবে? বসে বসে জিনও গায়েবের খবর জানে না। জিন যদি গায়েবের খবর জানত তাহলে সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু সংবাদ পেয়ে তারা অত মেহনত করতো না, আগে কাজ ছেড়ে দিত, তাই না? জিনও গায়েবের খবর জানে না, সুতরাং জিন এক জায়গায় বসে বলতে পারবে না, সে সাঁ করে যাবে এক চক্র ত্রিভুবন ঘুরে আসবে, এসে বলবে হ্যাঁ অমুক জায়গাতে আছে। এটা সমস্যা নেই, এটা এটা আপনার গায়েবী খবর না, এটা দৃশ্যর খবর আপনি জিজ্ঞেস করবেন। কিন্তু যদি চুরি যাওয়া মালের কথা জিজ্ঞেস করেন জিনকে, তো বলতে পারবে? হ্যাঁ যদি দেখে থাকে বলতে পারবে, কিন্তু আপনি কি করে জানলেন যে সে দেখেছে? সুতরাং গায়েবী খবর জানে বলে বিশ্বাস রেখে আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন না, যেহেতু কোরআন গ্যারান্টি দিচ্ছে আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। এখন যদি বলেন হুজুর ওরা যে কথাটা বলে কখনো কখনো লেগে যায়, তা বললাম কেন লাগে? বললাম ওই যে আন্দাজে মারে তীর আর হয়ে যায় বীর, ঝড়ে কাক মরে আর ফকির সাহেবের কেরামতি বাড়ে, হয়ে যায় এরকম কাকতালীয় ভাবে, কাকতালীয় ভাবে হয়ে যায়। কাকতালীয় বোঝেন? কাকতাল তার মানে পাকা তাল, বর্ষাকালে আমাদের দেশে তাল পেকে থাকে, তো তাল তো আর এমনি পড়ে না, যখন সময় হয় তখন ঠিক পড়ে, হাওয়া দিলে দোলে তখন পড়ে কিংবা চাপ দিলে পড়ে। এখন একটা কাক ওই পাশ দিয়ে পার হয়ে যাচ্ছিল আর সেই সময় তালটা খসে মাটিতে পড়ল, তো কাকটা পার হওয়ার জন্য কি তালটা পড়ল না? কারে কাকে অত দা পড়ে নাই, ও তো পার হয়ে গেল, ওইদিকে উড়ে গেল, তার জন্য তাল পড়ে, তালটা পড়ার সময় হয়েছিল পড়েছে, আর সেই সময় কাকটা পার হয়ে যাচ্ছে, আর তার মানে এই নয় যে কাকটাই কাকটার জন্য তালটা পড়ল। একে বলে কাকতালীয়, সম্পর্ক নেই কিন্তু লোকে সম্পর্ক জুড়ে দেয় এমন না। অতএব বুঝতেই পাচ্ছেন গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আন্দাজে যেগুলো হয় মোটামুটি, যেগুলো সত্যি হয়ে যায়, কিছু কিছু খবর আসমানে ফায়সালা হয় আর সেই ফায়সালার খবর ফেরেস্তাদেরকে বলা হয় আর সেই ফেরেস্তারা আপোষে আলোচনা করেন আর সেই আলোচনা কথাগুলো জিন শয়তান কান পেতে শোনে, কোথায় আকাশে তাদেরকে উল্কা ছুড়ে মারা হয়, কিন্তু কিছু কিছু কথা তাদের কানে চলে আসে, সেই সত্য কথা তাদের বন্ধুদেরকে, দুনিয়ার বুকে যারা গণক আছে, গণক বন্ধুদেরকে, পীর সাহেবদেরকে বলে দেয় যে এই ফায়সালা হয়েছে, এটা ঘটবে, যদি ঘটা যেমন সুনামির খবর আগে থেকে যদি কেউ বলে থাকে, তো এই শ্রেণীর খবর যেটা শয়তান কানে পৌঁছে দেয় সেই খবর তারা আরো একশোটা মিথ্যা মিলিয়ে প্রচার করে, একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যার একটা সত্য ঘটে যায়। এটা হচ্ছে জিনের চুরি করা সত্য সংবাদ। তো যাই হোক, এ হল বাইচান্স লেগে যাওয়া, কিন্তু বাইচান্স লেগে যাওয়া খবর না। আপনি যদি গায়েবী খবর কেউ জানে বলে দাবি করেন কাফের হয়ে যাবেন। অদৃশ্যজ্ঞদের প্রকার ভেদ, যারা বলে আমরা গায়েবী খবর জানি তাদের বিভিন্ন শ্রেণীর লোক আছে, যেমন কোন কোন ব্যক্তি জিন দ্বারা গায়েবী খবর বলে, জিন ব্যবহার করে গায়েবী খবর বলে। এখন আপনার বাড়িতে আপনার মা কি দিয়ে ভাত খেয়েছেন রাত্রে, কি রান্না করেছিলেন, রুই মাছ না ইলিশ মাছ না পুঁই শাক, আপনি আপনার জিন পাঠিয়ে জানতে পারেন, এখন তো মাশাআল্লাহ মোবাইলে বলতে পারেন, তাই না? এটা গায়েবী খবর না। জিন পাঠিয়ে দিলেন, জিনের জিন খবর নিয়ে এলো, এটাও গায়েবী খবর না। কিন্তু যারা জিন পাঠিয়ে গায়েবী খবর বলে তাদেরকে আরবিতে বলা হয় কাহিন। কি বলা হয়? কাহিন, গণক। দু নম্বর, যে মাটিতে ডাক টেনে গায়েবী খবর বলে, মাটিতে ডাক টেনে যে বলো না হাত চালায় সাপ টাপ দেখায় এভাবে, হ্যাঁ ঘর আঁকে, কিংবা বিভিন্ন রকম গায়েবী খবর আছে, আপনি রাস্তার ধারে দেখবেন গায়েবী খবর, ফালনামা ফালকাঠি, তারপর পাখি বসিয়ে, হ্যাঁ আপনার হাত গণনা করে তোমার এত ছেলে তোমার এত মেয়ে, আজকে আবার মেশিন লাগিয়েও অনেকে গায়েবী খবর আপনারা শুনেছেন যে জানার চেষ্টা করে বা বলার চেষ্টা করে। তো যারা মাটিতে ডাক টেনে গায়েবী খবর বলে তাদেরকে বলা হয় আরবিতে রাম্মাল। রাম্মাল মানে হচ্ছে ধুলো বা বালি, তো বালির উপরে দাগ টেনে, হ্যাঁ যদি কেউ করে, কোন এক নবী ছিলেন তিনি করতেন এরকম, কিন্তু সে নবীর ব্যাপার, নবী গায়েবী খবর এমনি জানতে পারেন ফেরেশতার মাধ্যমে, তাই না? মানুষ সাধারণ মানুষ তো পারবে না, এদেরকে বলা হয় রাম্মাল। তিন নম্বর, যে ব্যক্তি নক্ষত্র দ্বারা গায়েবী খবর বলে তাকে বলা হয় মুনাজ্জিম, এদেরকে বাংলাতে কি বলে? জ্যোতিষী। জ্যোতিষী যারা নক্ষত্র নক্ষত্র রাশি রাশি চক্র, কন্যা রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি আর কি রাশি সব আছে, এই রাশিতে এই যোগ, এই রাশিতে এই যোগ, বিবাহ বৈধ অবৈধ, শুভ অশুভ, মরণ কি সব বলে ওরা, এবং পঞ্জিকা আছে। এবং আজকাল আপনারা টিভিতে দেখবেন, বাংলা টিভি চ্যানেলে বিশেষ করে বাংলাদেশ থেকে জানি না, কলকাতা থেকে বিভিন্ন চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনার খুব বলছে এবং খুব চিকিৎসা হচ্ছে, এক একটা তাবিজ বিক্রি হচ্ছে, আপনার কি বলে বালা বিক্রি হচ্ছে, তারপরে কি যন্ত্র বিক্রি হচ্ছে, এইসব রাশিচক্রের ফলে বলা এবং গাওয়া ইত্যাদি। তো এইভাবে যারা খবর নক্ষত্রের মাধ্যমে গায়েবী খবর জানার চেষ্টা করে, নক্ষত্র তার রাশিচক্র গুণে, তাদেরকে বলা হয় মুনাজ্জিম বা জ্যোতিষী। এটাও জায়েজ না, কারণ এই নক্ষত্র গুণে গায়েবী খবর বলাও এক প্রকার কুফরি এবং জাদুবিদ্যা, সুতরাং এ শ্রেণীরও জায়েজ না। তবে হ্যাঁ, যদি কেউ আবহাওয়ার খবর বলে, আবহাওয়ার খবর যারা বলে তাদের কি বলা হয়? আবহাওয়াবিদ। আবহাওয়াবিদ, আগামী ২৪ ঘন্টার ভিতরে ঝড় তুফান সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, অমক অমক যে হ্যাঁ হতে পারে, অমক অমক জেলার উপর দিয়ে, এটা কি হতে পারে? এটা তারা ওই যে দূর থেকে ওরা লাগিয়ে রেখেছে স্যাটেলাইট, সেখান থেকে ছবি দেখে, সে দেখছে যে হ্যাঁ ওখানে মেঘ সৃষ্টি হয়েছে, ঘূর্ণায়মান মেঘ সৃষ্টি হয়েছে, সেটা ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে আসছে কোন দিকে, কোন দিকে যাবে, বাংলাদেশের উপর দিকে না ইন্ডিয়ার উপর দিকে, আগে থেকে বলতে পারবে, কারণ যাচ্ছে ওই দিকে। আর অনেক সময় সত্য হয় না, পাশ দিয়ে চলে যায়, অনেক সময় বলে বাংলাদেশের উপর দিকে যাবে, হ্যাঁ হঠাৎ করে শুনেন যে না উড়িষ্যার উপর দিকে গেছে, হয় না? হয় না, কারণ আন্দাজটা ঠিক হয় না, কিন্তু আন্দাজে বলা যায়, সেই আন্দাজ করে অনুমান করে ওরা বলে। এটা হারাম না, এটা আপনার দৃশ্য খবর, দেখা খবর, কারণ আপনি স্যাটেলাইট দিয়ে দেখছেন এবং তার ফলে কি হবে না হবে বুঝতে পারছেন। এটা এই জ্যোতিষী ও বিদ্যা, এই বিদ্যা আলাদা। যে ব্যক্তি গোপন পদ্ধতিতে অদৃশ্যের খবর বলে তাকে বলে আর্রাফ, আরবিতে বলা হয় আর্রাফ। যাই হোক, এই সব আর্রাফ বলেন, কাহেল বলেন, মুনাজ্জিম বলেন, রাম্মাল বলেন, সবই হচ্ছে এমন মানে এমন লোক যাদের যারা গায়েবী খবর দাবি করে, এসব এক একটা কাফের। জাদুকর ও গণৎকারের নিকট যাওয়ার বিধান কি? আপনি যদি যান তাহলে আপনার অবস্থাটা কি হবে? যারা তাদের নিকট যায় তারা হচ্ছে দুই শ্রেণীর মানুষ, বরং তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হল যে দেখি বেটা সত্য বলতে পারে নাকি, পরীক্ষা করার জন্য। সমস্যা আছে? সমস্যা নেই, যদি তাকে পরীক্ষা করে তাকে লাঞ্ছিত করার জন্য যান। হ্যাঁ, যেমন একজন গেছিল, একজন খুব গায়েবী খবর ফটাফট বলে তোমার এই হবে, তোমার এই হবে। তো একজন গিয়ে বলছে তোমার কি হবে বলো দেখি, তোমার পাঁচ মিনিটের ভেতরে কি হবে বলো। তো বলছে আমার পাঁচ মিনিটের ভেতরে আমি তো বসে আছি, কিছুই হবে না, মারা এক থাপ্পড়। তুমি জানতে তুমি থাপ্পড় খাবে পাঁচ মিনিটের ভেতরে? তুমি থাপ্পড় খাবে জানতে? তুমি কি বলছো, কার কি কথা বলছো? তোমার নিজের ভাগ্যে জানো না, তুমি পরে ভাগ্য গুনছো। যদি কি বলে আপনার পরীক্ষা করার জন্য কেউ জিজ্ঞাসা করে তার বিশ্বাস নেই, কিন্তু এমনি পরীক্ষা করার জন্য দেখি বেটা বলতে পারছি কিনা। আপনার বিয়ে হয়নি, আপনি বলুন বলুন তোমার ছেলে মেয়ে কটা, আপনি দেখবেন যে সে বলতে পারছে কিনা। সে হয়তো বলবে তিনটে। আমি একবার জিজ্ঞেস করেছিলাম একজনকে, তো বলেছিল যে তা আপনার খুব ভালো ঘরে বিয়ে হয়েছে, এসব তো বিয়েই হয়নি আমার। তো পরীক্ষা করার জন্য যদি বলা এ করা হয়, দাবি করলে পরীক্ষা করার জন্য, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাজ্জাল মনে করে একজনের কাছে গেলেন, ইবনু সাইয়াদ বলে, তাকে গিয়ে জিজ্ঞেস করেছিলেন তাই না, যে তুমি কে? তো বলে আমি এই, আমার কাছে কে আসে? বলে আমার কাছে ভালো মন্দ সবই আসে। তো বলে তোমাকে শয়তান আসে। যাই হোক, আমি মনের ভিতরে একটা কথা গোপন রেখেছি, তুমি বলো। তো লোকটা বলল দুঃখ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাঞ্ছিত হ, তুই নিজের মর্যাদা পাবি না, তার মানে তুই বলতে পারলি না। আসলে শব্দটা ছিল দোকান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রেখেছিলেন কি দোকান, কিন্তু সে দেখেন কাছাকাছি গেছে, দেখতে পাচ্ছেন, দুঃখ বলেছে, দোকান বলতে পারেনি। তো আল্লাহ নবী পরীক্ষা করেছেন, তার মানে এরকম পরীক্ষা করা চলবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ, তারা যায় জিজ্ঞাসাবাদ করে কিন্তু বিশ্বাস করে না, জিজ্ঞাসাবাদ করে, স্যার দেখি জিজ্ঞেস করে, হলে হলে, না হলে না হলে, ব্যাস দেখি জিজ্ঞেস করে দেখি, বিশ্বাস করে না। তার এ কাজ হারাম ও কাবিরা গোনা। আর তার ৪০ দিনের নামাজ কবুল হবে না। ৪০ দিনের নামাজ মানে কয় ওয়াক্ত? ২০০ ওয়াক্তের নামাজ কবুল হবে না। আল্লাহু আকবার! আপনি গিয়ে জিজ্ঞাসা করলেন, তার মানে তাকে আপনি সম্মান দিলেন বা তাকে আপনি মান্যতা দিলেন, এর জন্য কি হবে? ৪০ দিনের নামাজ কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু ৪০ লাইলা। যে ব্যক্তি গণকের নিকটে এসে কোন গাইবি বিষয়ে প্রশ্ন করে তার ৪০ দিনের নামাজ কবুল হবে না। অর্থাৎ ওই দিনগুলি নামাজ যদিও সে পড়ে আল্লাহ কাছে কবুল হবে না, কোন সওয়াব পাবে না। কেন? সে গণকের কাছে গিয়েছিল। আর তিন নম্বর ব্যক্তি যে তাদের নিকট এসে অদৃশ্য বিষয়ে জিজ্ঞাসা করে এবং তারা যা বলে তা বিশ্বাস করে, হবে তো হবে না, যেমন আমি আমি নিয়ত করেছি আগামী বুধবার সফরে যাব, আমার সফরটা শুভ হবে না অশুভ হবে, যা বলল যদি বলে অশুভ হবে তা আপনি গেলেন না। তারপরে ওই যে জাহিলি যুগে তীর একটা লেখা ছিল শুভ একটা অশুভ সফর এই লটারি, হ্যাঁ যদি লেখা থাকে শুভ তাহলে গেল, আর লেখা থাকে অশুভ গেল না। পাখি পাখি ছেড়ে দিল, ডাইনে গেলে শুভ বাইয়ে গেলে অশুভ। আমাদেরও আছে বাম চোখ লাফালে লাফালে কি হয়, বাম চোখ লাফালে হ্যাঁ লাভ হবে আর ডান চোখ লাফালে ক্ষতি হবে, যাই হোক কিংবা উল্টো পাল্টা যাই হোক। রাস্তায় যাচ্ছেন ডাইনে শিয়াল বাঁয়ে গেল, রে সর্বনাশ, তার বামে শিয়াল ডাইনে গেল, এমন হয় না? হয় না। তো এইরকম আপনার ভাগ্য পরীক্ষা করা হতো, সে যুগেও লোকেরা করত এবং এ যুগেও আমরা করি। তারা যা বলে তা বিশ্বাস করে। হ্যাঁ আমি বাড়ি শুরু করব, বাড়িটা কখন করব, বিয়ের দিন কখন করব। এখন বিয়ের দিন মুসলমানরাও শুভ অশুভ মানছে, তাই না? অমুক মাসে বিয়ে নেই, কেন না মহরম মাস, মহরম মাসে কেন বিয়ে নেই? যেহেতু মহরম মাসে হোসেন শহীদ হয়েছেন, তাহলে মহরম মাসে যদি হোসেন শহীদ হন, রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন বা ইন্তেকাল করেছেন, তারপরে রবিউল সানিতে কেউ করেছেন, রবিউল তারপর জমাদুল আউয়ালে কেউ করেছেন, বারো মাসে কেউ না কেউ ইন্তেকাল করেছেন, তাহলে খালাস বারো মাসেই বিয়ে করো না। হ্যাঁ এখন কথা না, শুধু হোসেনটাই মানতে হবে, এসব শিয়াদের বুদ্ধি। আর শিয়াদের বুদ্ধি নিয়ে সুন্নিরাও, শুধু শিয়া সুন্নি না বরং অমুসলিমদের বুদ্ধি নিয়েও, তারা যখন বলেছে পঞ্জিকা লেখা আছে বিয়ে বিবাহ অশুভ মলমাস, বাস আর বিয়ে দেবে না। একবার আমার চাচাতো ভাইয়ের বিয়েতে তারা বলল, আমি মাদ্রাসায় পড়তাম, বলল যে ভাই থাকে বাইরে তো ওর মতে ডেটটা করতে হবে, তো বলল কি যে ওর যে সময় হচ্ছে সেই সময়ে বিয়ে নেই, বিয়ে নেই। তা আমি আমাকে বলল, আমি বললাম বিয়ে আছে আর নেই এসব বলে অশুভ অশুভ কোনো দিন নেই, একদিন করলেই হলো, বোঝে না পঞ্জিকা দেখেছে, পঞ্জিকাতে লেখা আছে বিবাহিত নেই, ওদের হিন্দুদের নেই, আমাদের কি আছে, আমাদের ইসলামে এরকম কিছু নেই। দিয়ে ওরা গিয়ে ডেট করতে গেছে, বলেছে যে আমার চাচাতো ভাই বা আমাদের এক আত্মীয় মাদ্রাসায় পড়ে, সে জানকার বা জানে আর কি, তো সে বলছে এসব কিছু নেই, এসব মানতে হয় না। তো বলেছে যে তোমার চাচাতো ভাইয়ের এই কথাটা মানছ আর এই কথাটা বলেনি যে পণ নিতে হয় না, যৌতুক নিতে হয় না, তোমাদের যৌতুক নিচ্ছ, তো এটা মানছ না ওটা মানবে কেন? হ্যালো কেমন প্যাচ দিয়েছে দেখছেন, মানুষের মধ্যে দুর্বলতা থাকলে এক জায়গায় দুর্বল হলে অন্য জায়গাতেও সে ধরা খায়, নাজেহাল হয়। তো মোট কথা শুভ অশুভ নেই কিন্তু মানুষে মানে, যেহেতু অধিকাংশ মূর্খ মানুষ। আর আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, সূরা ইউসুফের শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন, এই যে দেখছো মোমেনরা মাথায় টুপি লাগিয়ে মসজিদে যাচ্ছে, এই করছে ও করছে, বহু কিছু ইসলামের করছে, নামাজও পড়ে, কিন্তু ওদের অধিকাংশই হচ্ছে কি মুশরিক, আল্লাহর সঙ্গে শিরিক করে, ছোট শিরিক বড় শিরিক যেভাবেই হোক শিরিক করে। হ্যাঁ বিয়ে নেই আজীব, কিন্তু কোন দিন মানছ তুমি, শুভ লগ্ন অশুভ লগ্ন, তারপর লগ্নভ্রষ্ট হওয়া, হ্যাঁ মেয়ের বিয়ে একবার কথা হলে বেরিয়ে ভেঙে যায়, যা সর্বনাশ হয়ে গেল ওদের আছে। আমাদের অনেকে মনে করে বিয়ে ভেঙে গেল এতো বিশাল ক্ষতি হয়ে গেল, তারপরে হলুদ হলুদ লাগানো, হ্যাঁ হলুদ লাগানো কি মনে করে শুভ লক্ষণ ইত্যাদি ইত্যাদি। তো মোট কথা আমরাও শুভ অশুভ মানি দেখি কিন্তু এসব হচ্ছে নাজায়েজ। বিশ্বাস যদি কেউ করে তাহলে সেও কাফের হয়ে যাবে, কোরআনের প্রতি কাফের হবে, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি কোন অদৃশ্যজ্ঞ বা গণকের নিকটে উপস্থিত হয়ে সে যা বলে তা বিশ্বাস করে, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ কোরআনের সাথে কুফরি করে কাফের হয়ে যায়। কেন? ওই যে বললাম কোরআনে কি আছে, কোরআনে ঘোষণা করা হয়েছে আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না, আর আপনি বিশ্বাস করছেন যে আল্লাহ ছাড়া গায়েবের খবর অমুক ব্যক্তি জানে, আর এই জন্যই আপনি কি হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। আল্লাহুল মুস্তাআন। সুতরাং এই হলো মোটামুটি আপনার গায়েবি বিষয়ক জানার কথা জানলেন, যে কাউকেই গায়েব জানে বলে বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, অমুককে মালুম আছে, না উনি জানেন, খবরদার বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন, হ্যাঁ যদি জানার ব্যাপার হয়, তার কাছে কোনো যন্ত্র আছে, তার কাছে কোনো ওসিলা আছে, আলাদা কথা। এই তো বললাম যে ওসিলা মাধ্যম দিয়ে আপনি কোনো খবর বললে সেটা গায়েবি খবর না, কিন্তু বিনা ওসিলায় বিনা মাধ্যমে যদি আপনি মনে করেন না উনি বলতে পারবেন, তাহলে এটা হয়ে যাবে গায়েবি খবর। আর এরকম বিশ্বাস রাখলে আল্লাহ ছাড়া অন্য সৃষ্টির মধ্যে যদি আপনি বিশ্বাস রাখেন, তাহলে পরে আপনি কি হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। এটা একটা তৌহিদের ভালো জ্ঞান মানুষকে বোঝা দরকার, মুসলিমদেরকে বোঝা দরকার। কারণ এই শ্রেণীর বহু মানুষ আছে যারা বিভিন্ন মানুষের জন্য, বিশেষ করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্য এবং তাদের পীর সাহেবদের জন্য ধারণা রাখে যে তারা গায়েবি খবর জানে, বলতে পারে না। তারা বুজুর্গ মানুষ, তারা বড় মানুষ, তারা জানে, তাদের মালুম আছে। সব ভুল ধারণা, এসব ভক্তি ভাজনের অতিরঞ্জন। আপনি যাকে ভক্তি করেন তাকে আপনি অনেক কিছু মনে করতে পারেন, যেহেতু আপনি তাকে ভালোবাসেন তাকে আপনি সব মনে করতে পারেন। তার কলবে রেডিও আছে, তার কলবে টিভি আছে, তার হৃদয়ে টেলিফোন আছে, সে সব তামাম দুনিয়া খবর রাখে। আপনি বানিয়ে বানিয়ে অনেক কিছু তাকে বাড়াতে পারেন, কিন্তু আসলে তা নয়, এ হচ্ছে অতিরঞ্জন। আর অতিরঞ্জনের ফলে আপনার শিরিক হবে, বরং কুফরি হবে, আপনি কাফের হয়ে যাবেন, আপনি বুঝতেও পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই শ্রেণীর কুবিশ্বাস, অন্ধবিশ্বাস এবং অমূলক বিশ্বাস থেকে দূরে থাকতে পারি এবং আমাদের ইমানকে পরিচ্ছন্ন পবিত্র করতে পারি, আমাদের আকিদাকে নির্মল করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।